الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আজকে আল ফিরকাহ আন-নাজিয়া নাজাত প্রাপ্ত দল সম্পর্কে আলোচনা। এটি আসলে একটি কিতাব, যে বইটি লিখেছেন শেখ মোহাম্মদ বিন জামিল জাইনুর রহমতুল্লাহ আলাইহ। এটা আমি যা মনে করি বইটি খুবই উপকারী, তো সে বই থেকে আলোচনা হবে ধারাবাহিক। আপাতত নাজাত প্রাপ্ত দল কোনটি, আলোচনা শুনলে আমাদের কাছে স্পষ্ট হবে কোন দল নাজাত প্রাপ্ত আর কোন দল পথভ্রষ্ট। শুধু মুখে বলে আওড়ালে হবে না, যাচাই করতে হবে। আজকে শুধু সূচনা হল এই বইয়ের, ধারাবাহিক আলোচনা শুনলে স্পষ্ট হবে ইনশা আল্লাহ তাআলা হক কোনটা আর না হক কোনটা। প্রথমে যে আয়াতটি এই কিতাবে উল্লেখ করেছেন তা হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে একত্রে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হয় না, বিভিন্ন দলে বিভক্ত হয় না, কারণ আল্লাহর রজ্জু একটা না দুইটা, একটা না তিনটা, একটা না চারটা, একটা না আটটা, একটা না বারোটা, বুঝতে পারছেন, একটা না বাহাত্তরটা, না তেহাত্তরটা, একটা। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এরপরে তিনি আরেকটি আয়াত উল্লেখ করেছেন সূরা রুমের 31-32 নম্বর আয়াত। কারণ আমি যদি শুধু এই আয়াতের ব্যাখ্যা শুরু করি আমার পক্ষ থেকে তাহলে কিছু হবে না, কিছু ইঙ্গিত থাকবে এটা টিকার মতো। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে। ওয়াকানু শিয়া, আর বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তোমরা তাদের অন্তর্ভুক্ত হয় না, তাদের মতো হয় না। তোমরা সবাই আল্লাহর এক রজ্জুকে ধরে আঁকড়ে ধরো। যদি এরকম থাকো তাহলে তোমরা হকের উপর থাকবে, আল্লাহর প্রতি থাকবে, সিরাতে মুস্তাকিমে থাকবে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে আল্লাহর পথ থেকে তোমরা দূরে সরে যাবে, নাউযুবিল্লাহি মিন দালিক। এরপর বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলই যে অবস্থাতে আছে তাতে সে খুশি। বেদাতিও খুশি বেদাতের পথে, মুশরিকও খুশি মুশরিকের পথে, কাফিরও খুশি কুফরির পথে, নাস্তিক পথ খুশি নাস্তিক্যবাদের পথে। এরকম যত দল আছে সব দল নিজ নিজ দলে খুশি, আস্তাগফিরুল্লাহ আল আযীম। কিন্তু আমরা কি যাচাই করলাম কোনটা হক কোনটা না হক? সবাই বলে আমি আমার সৎ পথে আছি। সৎ পথ কোনটি দেখেন? এরপরে তিনি একটি রেওয়ায়ত পেশ করছেন, হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রওয়ায়াত ইমাম তিরমিজি নাসাই আছে, ইমাম তিরমিজি বলেছেন হাদিসুন হাসানুন সহীহ। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়াজাল, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর ভয়ের, আল্লাহকে ভয় করার, আল্লাহর বিধিবিধান পালন করার উপদেশ দিচ্ছি। ওয়াসসামি ওয়াত্তাআতি, শ্রবণ করার এবং মানার, শোনার এবং মানার। তাহলে আমরা শুনব এবং মানব। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গুণ কি ছিল? তারা বলেছেন, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। আর ইহুদিদের গুণ কি ছিল? সামিআনা ওয়া আসাইনা, শুনবো, অসুবিধা নেই, বলেন বলেন, কিন্তু মানে না। এটা কার গুণ? আর মুসলমানের গুণ কি? সাহাবায়ে কেরামদের গুণ কি? শোনা এবং মানা। স্পষ্ট কিনা? আমি বলেছি না, আমার আল্লাহ বলেছেন। কোরআনে করিমের সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। তারা কি বলেছেন? সাহাবায়ে কেরাম তারা বলেছেন, আমরা শুনলাম এবং মানলাম। غفرانك ربنا, হে আমাদের রব, এত সত্য আমরা চাই তোমার পক্ষ থেকে ক্ষমা। শুনলাম তো, মানলামও, ঠিকই তো আছে, আমল করলামও, তবুও হয়তো আমাদের থেকে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, অতএব হে রব তুমি আমাদেরকে মাফ করে দাও। বলো সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কাদের কথা? সাহাবে কেরামদের কথা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তোমরা এরকম বলো, আর তারা এরকম বলেছেন। পরে রব্বুল আলামিন তাদের সামনে এই আয়াতটি নাযিল করে দিলেন। তাই আমাদের কাজ হবে শুনব এবং মানব, একটু ব্রেন খরচ করব। খাবার খেতে পারি, ভালো কোনটা খারাপ কোনটা বুঝি না, কোন হোটেলে ভালো খাবার, 10 কিলোমিটার দূর হলেও ভালো যদি হয় তার চয়েস ফুল, 10 কিলোমিটার দূর যায়, 10 কিলো কিনা আরো বেশি, 600 কিলো দূর যায় এই এখানকার লোকজন, আমরা জানি, যায় কিনা? আচ্ছা, খাবার বুঝেন আর দিন বুঝেন না, সবই বুঝেন আর দিন বুঝতে কষ্ট, কেন কষ্ট হবে? দিন বুঝতে কোনো কষ্ট নয়, একটু চেষ্টা করতে হয়, একটু সহ্য করতে হয়, চেষ্টা করলে আল্লাহ সাহায্য করে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসসামি ওয়াত্তা, শুনবেন এবং মানবেন। এখানে কিন্তু বলা হয়েছে, ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুন হাবশী, হাবশী গোলামও যদি তোমাদের উপর জুড়ে, তোমাদের উপর কর্তৃত্ব লাভ করে, তবুও তোমরা তার কথা মানবে এবং শুনবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হাবশী মানে যেমন রাষ্ট্রপ্রধান যদি তার বল প্রয়োগ করে, ক্ষমতা ছিনিয়ে নেয় বা এরকম কিছু হয়ে যায় প্রধান, তাকে মানা জরুরি। তবে ইন্নামা ত্বাআতু ফি মারুফ, নেক কাজে আনুগত্য করতে হবে, অসৎ কাজে আনুগত্য চলে না। যদি বলে তুমি শিরিক করো, শিরিক করবেন? যদি বলেন বেদাত করো, বেদাত করবেন? যদি বলে আল্লাহর নাফরমানি করো, নাফরমানি করবেন? না, সেটা বুঝতে হবে। না, রাষ্ট্রপ্রধান যদি হয়, যদি কোরআন এবং সুন্নার পক্ষে কথা বলে, তাহলে তার কথা আপনি মানবেন। এমনি ভাবে এমন কথা যদি বলে, এমন কথা মানে অথবা এমন কোন রুল জারি করে যে রুল কোরআন এবং সুন্না বিরোধী না, এমন অবস্থায় তাদের কথা মানা জরুরি। কোরআন সুন্না বিরোধী না এমন যদি কোন রুল জারি করে, তাহলে তাদের এই রুল মানা জরুরি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আচ্ছা, পরে কি বলেছেন? فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا, তোমাদের মধ্য থেকে যে কেউ দীর্ঘ জীবন লাভ করবে অথবা জীবন লাভ করে একটু লম্বা পরবর্তীতে, সে দেখতে পাবে অনেক মতবিরোধ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন মতবিরোধ হবে, ইখতিলাফ হবে, ইখতিলাফ ইখতিলাফ বুঝেন তো, ইখতিলাফ কাসির কাসির ইখতিলাফ, আর বর্তমান জমানা ইখতিলাফ কাসির কি না আরো বেশি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এই অবস্থায় তোমরা কি করবে বলেছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতি আল-খুলাফায়ির রাশিদিন আল-মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নাওয়াজিদ। যখন লোকজন মতবিরোধে লিপ্ত হবে, বিভিন্ন দলে বিভক্ত হবে, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আর খুলাফায়ে রাশিদিন যারা হক পথের পথিক, হক পথের উপর যারা চলেছেন তাদের পথ তোমরা আঁকড়ে ধরবে, তাদের তরিকায় তোমরা চলবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা, তাদের সুন্নতকে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর দাঁত দিয়ে কিড়ি মেরে খেয়ে ধরবে, ছাড়বে না। এটা হচ্ছে নবীর নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কাজ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না অন্য কোন ব্যক্তির সুন্নাহ? কার সুন্নাত আঁকড়ে ধরবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবো। আর খুলাফায়ে রাশিদিন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেকই চলবেন, তাই তাদেরও সুন্নাত আঁকড়ে ধরবো। এই হচ্ছে কথা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নাওয়াজিদ। তাই দেশে গেলে বলবেন না ইয়ে বি ঠিক হ্যায় ও বি ঠিক হ্যায়। হ্যাঁ, যদি হাদিস সহি হয় সবই, আর এরকম বলা সম্ভব না, এটা নাসিখ এটা মনসুখ, তাহলে সবকটির উপর আমল করা জরুরি। সুন্না এরকম আছে অনেক নজির, কিন্তু আপনি যেটা স্পষ্ট এটা ঠিক না, আর আপনি বলেন এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কিরকম হয়? তো এই অবস্থায় আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করলেন না। তো আমাদের কাজ কোনটা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নাওয়াজিদ, তা দিয়ে কেড়ি মেরে। আচ্ছা বলেন তো, একটা জিনিস যদি ধরেন একটু মজবুত করেন, এরকম করি না আমার মাঝে মধ্যে, আগের দাঁত দিয়ে না পিছনের দাঁত দিয়ে ধরেন, মাড়ির দাঁত দিয়ে, তাই না? একদম করে তো আল্লাহ রাসূল নওয়াজির কথাই বলেছেন, উনি একদম দাঁত দিয়ে কেড়ি মেরে, মাড়ির দাঁত দিয়ে কেড়ি মেরে খেয়ে ধরো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত তোমরা ছাড়বে না। তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন-নাওয়াজিদ। এরপর কি বললেন? ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমূর, আর আমি তোমাদেরকে সতর্ক করছি তোমরা নতুন নতুন আবিষ্কৃত আমল থেকে তোমরা দূরে থাকবে। তাহলে যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরাম করেননি, এই আমল যদি আমি করি তাহলে এটা নতুন আমল হচ্ছে কিনা? আর নতুন আমল কি বলছেন? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আমল হো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রতি গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে স্পষ্ট হচ্ছে তো? আপনি দেখুন অনেক কিছু আসবে পরবর্তীতে ইনশাআল্লাহ এই কিতাবে আলোচনা, মিলাদ প্রসঙ্গ আসবে, সব্বেরাত প্রসঙ্গ আসবে, কব্বেরাত প্রসঙ্গ আসবে, মেরাজ রাত, এই রাত সেই রাত, অনেক কিছু আসবে ইনশাআল্লাহ এই কিতাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, তোমরা নতুন আমল থেকে দূরে থাকবে, মানুষেরা নিজ নিজ পক্ষ থেকে আমল তৈরি করবে, এসব আমল তোমরা করবে না, কারণ আমল হবে কার পক্ষ থেকে? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তোমার পক্ষ থেকে কোনো আমল করলে আল্লাহ কবুল করবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যদি কেউ এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, সে আমল আল্লাহ পাক কবুল করবে না। সুবহানাল্লাহি বিহামদি। স্পষ্ট কিনা? তাহলে আমলের জন্য কিসের দলিল? আচ্ছা দলিল লাগবে কি? আমলের জন্য দলিলের প্রয়োজন। কেউ যদি বলে আপনি বললেন এটা বিদাত, সে বলল কি তুমি বলো বিদাত কিরকম বলে? হ্যাঁ, আপনি বলবেন এই হাদিস, আপনি এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন আমল তুমি করতে পারবে না যদি আমল আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা, আল্লাহর কিতাব নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত না থাকে, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন। এবারে তুমি বলছো এটা ঠিক আছে, তুমি দেখো দলিল। তাহলে আমাদের আসল দলিল কোনটা? কোন আমল আমি করতে পারবো না যদি দলিল না থাকে। দলিল থাকলে আমল করবেন, দলিল নাই আমল করবেন না। বুঝতে পারছেন কথাটা? এবারে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নজির দেখাই, সারা জীবন নামাজ পড়লেন। হয়তো কেউ বললে কিরকম সারা জীবন নামাজ পড়েছেন, এরকম বলতে পারে, এরকম জের দেখবেন না। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে নামাজ পড়ছেন তখন থেকে, তখনকার ব্যাপার একদম মৌত পর্যন্ত, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছেন, সালাত পড়ার পূর্বে, শুরু করার পূর্বে নাওয়াইতু পড়েছেন বলে কোনো দলিল নেই। কথা বুঝছেন? মুখ দিয়ে বলেছেন এরকম আমি নিয়ত করলাম, কোনো দলিল নেই। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম পেশাব করেছেন, দলিল আছে কি? আছে কি না? কিরকম ঘুমালেন, দলিল আছে? ইস্তেঞ্জা করলেন কিরকম, দলিল আছে? আছে তো? আচ্ছা, এবারে সালাত পড়বেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত দলিল আছে কিনা? তো সালাতের আগে, সালাত শুরু করার আগে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে নিয়ত করে থাকতেন তাহলে এটা প্রমাণিত থাকতো কিনা? ভালো করে বুঝবেন, আপনি হাম্মামে যান, হাম্মামে যাওয়ার দোয়া মজুদ, টয়লেটে যাও আগে পড়তে হয় বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাল খুবুথি ওয়াল খাবাইস, প্রমাণিত আছে কিনা? হাম্মাম থেকে বের হয়ে কি বলবেন? গুফরানাক, প্রমাণিত আছে কিনা? দেখেন তো, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সব আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পেশ করে গেছে আমাদের থেকে, আমাদের জন্য। এবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত কিরকম পড়লেন, আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম পর্যন্ত পরিপূর্ণরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাতের তরিকা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণভাবে আমাদের কাছে পেশ করেছেন। তো যদি জীবনে একবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওয়াইতু পড়ে থাকতেন তাহলে কোন সাহাবী উল্লেখ করতেন কি না? তাই এখনো দেখা যায় অনেক মানুষ এখানে আসে ধরছে বছর পর বছর সালাত, কিন্তু তবুও যখন সালাতে দাঁড়ায় ওই নওয়াইতু ছাড়ে না, আছে কিনা? তাহলে আপনারা বেদাত ছাড়বেন, ছাড়বেন কিনা? আমল স্পষ্ট হচ্ছে কিনা? যদি কেউ দেখাতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার নওয়াইতু পড়েছে আমি কালকে থেকে শুরু করে দেব, তারা কি করে জানেন? মিন্না মিন্না মিন্না মিন্না, একটা জয়ীফ হাদিস নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মুখ দিয়ে নওয়াইতু পড়েছেন। কথা বলছেন, জয়ীফ হাদিস নাই। তাই খবরদার, নওয়াইতু পড়বেন না, কোন আমল করার জন্য নওয়াইতু পড়া সহি না, বিদআহ। যেমন সামনে সিয়াম আসছে না, সেদিন আমাকে এক ভাই প্রশ্ন করলো বাংলাদেশ থেকে, আমরা সামনের সিয়াম আসছে, তো সিয়ামের রমজান মাসের সিয়াম বা রোজা রাখার জন্য নওয়াইতু আনা সুমা বলবো কি? আগে ভাগেই তার টার্গেট, বুঝছেন, সামনে রমজান, আগে ভাগেই নিয়ত ঠিক করতে হবে, তাই নিয়ত পড়তে হয়। আর দেখবেন আমাদের দেশের ক্যালেন্ডার গুলিতে একদম আলাদা, কিরকম নওয়াইতু আনা আসুমা, হ্যাঁ, গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক, মজুদ আছে না? শুভ আগে ভাগেই ওটা লিখে দে। এদের মধ্যে থেকে অনেকেই জানে এটা সহি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি প্রমাণিত না, তবুও লিখে বলে ধারাবাহিক চলে আসছে, যদি এটা না দিতে মানুষরা ভালো পাবে না, খালি মার কথা আনিয়া, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আচ্ছা বলেন তো, মানুষের সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য হবে না আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হবে? মানুষ বাদ দাও, তুমি তুমি সন্তুষ্টি পাবে আল্লাহর, এটা হবে আমাদের সকলের উদ্দেশ্য। মানুষ দেখবেন না, মানুষ যদি সবাই যদি খারাপ পথে যায় তো আপনি খারাপ পথে যাবেন না, এটা ছয় না। তাই আপনি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইত্তেবার জন্য মানুষকে বলবেন, আপনি বিদাত করবেন না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই একটি উদাহরণ দিলাম, নতুন আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো নওয়াইতু বলে বা মৌখিক নিয়ত করে কোনো ইবাদত সম্পন্ন করেননি, কোনো ইবাদত সম্পাদন করেননি। এই গেল একটা। পরবর্তীতে তিনি আরেকটা দলিল পেশ করেছেন, নাজাত প্রাপ্ত দল কোনটি, বলছেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব, এখানে কানা নেই, ওয়া ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব, افترقوا على 72 ملة وإن هذه الملة ستفترق على 73 72 في النار وواحدة في الجنة وهي الجماعة رواه أحمد وغيره محسنه الحافظ وفي رواية كلهم في النار إلا ملة واحدة ما أنا عليه وأصحابي رواه الترمذي وحسنه الألباني في صحيح الجامع আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো তোমাদের পূর্বেকার কিতাবিনা 72 দলে বিভক্ত হয়েছে কত দলে এই হাদিসে এসেছে 72 দলে বিভক্ত হয়েছে আর এই মিল্লাহ অর্থাৎ এই উম্মতের লোকজন সাতাফতারিকু আলা 73 73 কত 73 দলে বিভক্ত হবে এই উম্মাহ এদের মধ্য থেকে সিনতানি ওয়া সাবউন ফিন্নার 72 দল কোথায় জাহান্নামে ওয়া ওয়াহিদা ফিল জান্নাহ আপনারা বুঝুন তো আরবিতে স্যার দেখো সিনতান ওয়া সাবউন ইয়ানি 72 ঠিক না জি আর আরবি গ্রামার তো তুমি বুঝুন তো অনেকই তাই না ইসনাতান আও সিনতান ওয়া সাবউন কোথায় ফিন্নার স্পষ্ট নার মানে কি কিসের আগুন কত দল আগুন জাহান্নামের 72 দল ওয়াহিদা ফিল জান্নাহ ওয়াহিদ একটা কই জান্নাতে সুবহানাল্লাহ বিহামদি 73 দলে বিভক্ত হবে এই উম্মাহ 72 দল নাউযুবিল্লাহ জাহান্নামী আর এক দল জান্নাতী তো অনেকে বলে কি বলেন আপনাদের দলের মানুষ কম তো বলে কি না দাপট কম কর্তৃত্ব কম কৃতিত্ব কম মানুষ তোমাদের কথা শুনতে চায় না কিন্তু রব্বুল আলামিন যাদের মগজ খুলে দিয়েছেন যাদের আল্লাহ পাক মন মস্তিষ্ক খুলে দিয়েছেন ওরা পৃথিবীর যেখানেই থাকুক ইনশাআল্লাহ ওরা হক কবুল করেছে করছে এবং করবে বলো ইনশাআল্লাহ হক কবুল করেছে কিনা ওরা যত গালি গালাজ করে তত দেখা যায় মানুষ হকের দিকে ধেয়ে আসছে এক জামানা আমি কোরআন এবং সুন্নার অনুসারে আলাদা যে মানুষ থাকে এটা আমি বুঝতাম না এখন দেখেন বাংলাদেশের আনাচে খানাচে যেখানেই তারা ওই প্রতিবাদ গড়ে তুলছে ওখানেই দেখা যায় লোকজন হকের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং অন্য অন্যকে লোকজনকে হকের দিকে আহ্বান জানাচ্ছে আলহামদুলিল্লাহ একজন দুইজন না আরো বেশি গায়ের জুড়ে তো আপনি চলবেন অসুবিধা নেই কিন্তু কয়দিন আর গায়ের জুড় দেখাবেন ঠিক না মানুষের মন যখন চলে আসবে হকের দিকে তোমার গায়ের জুড়ে কোন তোমার ক্লাসিং কূপ আর অমুক আর তমুকে কিছুই করতে পারবে না লোকজন হকের আওয়াজ শুনে হক কবুল করবে এবং হক প্রচার করবে ইনশাআল্লাহ তাই আমাদেরকে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যদি ভীত সন্ত্রস্ত হতেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভীত সন্ত্রস্ত হতেন তাহলে আমরা কি হক পেতাম আমরা কি ইসলাম পেতাম আমরা কি দিন পেতাম ওরা জান মাল সবকিছু কুরবান দিয়েছে আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য তাই এই জমানায় আমাদেরকেও আমাদের তৌফিক মোতাবেক আমরা যথাসাধ্য যথাসাধ্য আল্লাহকে ভয় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জিন্দা করার জন্য সচেষ্ট হওয়া উচিত বলুন ইনশাআল্লাহ যেভাবে পারি একটা হাদিস জানলেও অপর পর্যন্ত পৌঁছাই সুন্নাত একটা জানলেও অপর পর্যন্ত পৌঁছাই কোন একটি বেদাত সম্পর্কে আমি ওয়াকিফ হাল হলাম আমি এই বেদাত ছাড়ব অপরকে ছাড়াবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এটা হচ্ছে আমার কাজ যদি আমি এরকম হই তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমার আমলনামা দেখবেন কোথায় যায় ইনশাআল্লাহ তাআলা আমলনামা ভারী হবে ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া যার পাল্লা ভারী হবে অর্থাৎ নেকির পাল্লা ভারী হবে সে সুখময় জীবন যাপন করবে কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ তাআলা তাই আমরা সবাই চেষ্টা করি হকের প্রতি যেন লোকজনকে আহ্বান করি এবং নিজেও যেন হকের উপর থাকি আচ্ছা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এর মধ্যে থেকে 72 দল হচ্ছে জাহান্নামী আর এক দল হচ্ছে জান্নাতী আপনারা সবাই সরাসরি শুনলেন এই হাদিসটি এই হাদিস কোথায় রাওয়াহু আল ইমাম আহমদ মুসনাদে ইমাম আহমদ এসেছে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি হাদিসকে হাসান সাব্যস্ত করেছেন। এমনি ভাবে অন্য রওয়ায়েতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ওরা সবাই জাহান্নামী তবে এক পথের পথিক, এক পথের পথিক, একটি দল, একটি তায়েফা। বুঝতে পারছেন ওরা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি এবং আমার সাহাবাগণ আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাই আমরা ইনশাআল্লাহ আমরা সবাই হকের পথে থাকব, সুন্নতের উপর আমল করব, বলবো না অমুক বলেছেন তমুক বলেছেন, ওরা আমাদের দলিল না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলিল হলেন কোরআন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই হাদিসটি বলছেন শেষের যে হাদিস বলছেন রাওয়াহু তিরমিজি ওয়া হাসানুল আলবানী ফি সহিহিল জামিয়, অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য। যাই হোক, এ বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুনব। নাজাত প্রাপ্ত দলকে আলোচনা আসছে বিস্তারিত ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরাত্মীয় তথা সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ আমাদেরকে শিফা দাও, আমাদের মধ্যে থেকে যারা রুগী আছেন আল্লাহ আমাদের রুগীদেরকে শিফা দাও। আয় আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, হকের উপর থাকার তৌফিক দান করো এবং হকের আওয়াজ বুলন্দ করার তৌফিক দান করো। আয় আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।